বিএস টিভি বাংলায়। The solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان ارسلناك بالحق بشيرا ونذيرا وان من امه الا خلا فيها نذير। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা তাফসীর করব সূরা ফাতির থেকে, সূরা ফাতির আয়াত নম্বর 24। এতে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তোমাকে আমি রাসূল করেছি, সত্য রাসূল। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, হে নবী, নিশ্চয়ই তোমাকে প্রেরণ করেছি সত্য নিয়ে, সুসংবাদ দাতা করে আর সতর্ককারী করে। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি ছিল না যেই জাতিতে সতর্ককারী অতিবাহিত হয়নি। প্রত্যেক জাতিতে নবী রাসূল পাঠিয়েছি, আমরা জানি আর নাই জানি। ভারত উপমহাদেশেও আল্লাহ পাঠিয়েছেন কোনো যুগে, চায়নাতেও আল্লাহ পাঠিয়েছেন, যেখানে মানুষ থেকেছে সেখানে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। তবে আমরা বলতে পারবো না যে কে নবী রাসূল ছিল, হয়তো তাদের নাম আমাদের কাছে আসেইনি বিশ্বস্ত সূত্রে, আর যাদের নাম আমাদের কাছে এসছে তারা হয়তো নবী রাসূল ছিলেন না। একমাত্র কোরআনে কেরিমে 25 জন নবীর কথা বলা হয়েছে, তাদের ওপর বিশ্বাস করা ঈমান বির রাসূল, ঈমানের একটি স্তম্ভ। আর বাকি যাদের সম্পর্কে কোরআন কিছু বলেনি, সহিহ হাদিসে কিছু বলা হয়নি, তাদেরকে মন গড়া রসুল নবী বলা জায়েজ নয়। ওয়াইয়ুকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম, হে নবী, তোমাকে যদি এরা মিথ্যা মনে করে তো এটা নতুন কথা নয়, বরং এদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যা মনে করেছে সেই যুগের নবী রসুলগণকে। যা আতহুম রসুলহম বিল বাইয়িনা, তাদের রসুলরা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল, অবিল জুবুর আল লিখিত গ্রন্থ নিয়ে এসেছিল, অবিল কুতাবিল মুনির, আর দলিল প্রমাণ নিয়ে এসেছিল জবর, বাইয়ানা সুস্পষ্ট দলিল, আর জবর হচ্ছে লিখিত কোনো প্রমাণ, অবিল কিতাবিল মনির, আর আলোকপ্রদ কিতাবও নিয়ে এসেছিল, তাওরাত ইনজিল জবুর। এছাড়া আমাদের কাছে নাম আসেনি, সেজন্য নাম ধরে বলতে পারছে না, বহু কিতাব আল্লাহ পাঠিয়েছেন যেগুলি যুগের আবর্তন বিবর্তনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুম্মা আখাযতুল্লাযিনা কাফারু, অতপর আমি কাফেরদেরকে পাকড়াও করেছিলাম, ফাকাইফা কানা নাকির, তখন আমার শাস্তি কেমন মজার ছিল। আলাম তারান্না আনজালা মিনাস সামায় মান, হে নবী, তুমি দেখো না যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফা আখরাজনা বিহি সামারাত মুখতালিফান আলওয়ানুহা, আর আমি আল্লাহ তা দিয়ে নানান রকমের ফলমূল উদ্গত করে থাকি। ওমিনাল জিবালে জোদাদুন বিউদুন ওয়া হমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবি বসুদ, আর পাহাড়ের মধ্যেও বিভিন্ন বর্ণের গিরিপথ রয়েছে। ওমিনাল জিবালে, পাহাড় পর্বতে বিভিন্ন গিরিপথ রয়েছে, জোদাদ বিজুন কিছু সাদা, ওহমরুন কিছু লাল, সাদা পাহাড় রয়েছে, আপনারা অনেকে জানেন হয়তো লাল পাহাড় রয়েছে, মুখতালিফুন আলওয়ান রং বিরঙের রয়েছে, ওয়াগারাবি বসুদ এমনকি নিকশ কালো রয়েছে, কালো একেবারে পাহাড় এরকমও রয়েছে যেগুলির সংখ্যাই বেশি। অমিনান্নাস ওয়াদ দাওয়াব, আর আল্লাহ পাক মানুষও বহু সৃষ্টি করেছেন, অদ্দাওয়াব আর চতুষ্পদ জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়াল আনআম গবাদি পশু আল্লাহ সৃষ্টি করেছেন, মুখতালেফান আলওয়ানু রং বিরঙ্গির নানান রকমের কীট পতঙ্গর অসংখ্য, পশু পাখি অসংখ্য রকমের আল্লাহ সৃষ্টি করেছেন। কাজালিকা এইরকমই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই সত্যিকার অর্থে আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারাই বেশি আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী। আল উলামা, উলামা মানে মাদ্রাসা পড়ুয়া নয়, মাদ্রাসা পড়ে অনেকে আল্লাহকে ভয় করে না, পেট ব্যবসা করছে। উলামা মানে যারা জ্ঞানী, কি সম্পর্কে জ্ঞানী, আল্লাহ সম্পর্কে জ্ঞানী, আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে, কুদরত ক্ষমতা সম্পর্কে জ্ঞানী, আল্লাহ পাকের দিন সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞানী, আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞানী। এই তিনটি জিনিসকে বলা হয় তিনটি মূলনীতি, যে মূলনীতি ওসুলে সালাসা, এই তিনটি মূলনীতি সম্পর্কে প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মানুষের জানা আবশ্যক। মুসলিমকে এই জন্য জানা ফরজ যে সে এখন বিশ্বাস করেছে, বিশ্বাস করেছো তাহলে বাস্তবায়ন করতে, বাস্তবায়নের পালা আমল করতে হবে, তাহলে জানতে হবে আল্লাহ সম্পর্কে জানো ভালো করে, আল্লাহর দিন সম্পর্কে জানো ভালো করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো ভালো করে। ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ পাক সর্বজয়ী এবং মহান মার্জনাকারী। ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক এখানে প্রশংসা করেছেন সৎকর্মশীলদের, নিশ্চয় যারা আল্লাহ পাক কিতাব তিলাওয়াত করে, কোরআনে কারীম পড়ে, বুঝিয়ে পড়ে। তিলাওয়াতের দুইটি অর্থ, একটা হচ্ছে লফজি তিলাওয়াত, শব্দের তিলাওয়াত পাঠ করা, আর একটা হচ্ছে মানবী আভ্যন্তরীণ তিলাওয়াত, সেটা হচ্ছে কোরআনে কারীম অনুসরণ করা, ফলো করা। আর তিলাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা, তালায়াতুল মানে কারো পরে আসা, আপনি কোরআনে কারীম আদর্শের পিছনে পিছনে থাকছেন, তাহলে ওই হলো আসল তিলাওয়াত। আর শুধু মন্ত্র পাঠ করছেন, কোরআনের তিলাওয়াত কিছুই বুঝলেন না, এই তিলাওয়াতে তেমন কোনো ফায়দা নেই, খুব বেশি হইলে ওই অক্ষর প্রতি দশনিক আলো পাবেন না আপনি। ওয়া আকামুস সালাত, এবং তারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যা আমি তাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করে, সিররান ওয়া আলানিয়া, গোপনেও আর প্রকাশ, অধিকাংশ সময় গোপনে খরচ করে, কিন্তু যেখানে প্রকাশ করা প্রয়োজন রয়েছে প্রকাশ করে, যেমন জাকাত প্রকাশ করে দিতে হবে, না হলে লোকে বলবে যে লোকটা জাকাত দেয় না, এত পয়সার মালিক জাকাত দেয় না, তাহলে জাকাত প্রকাশ করে দিতে হবে। দান খায়রাতের ক্ষেত্রে যখন দেখবেন যে আমি একা তো এই কাজটা করতে পারবো না, গঠনমূলক কাজ, তাহলে দেখিয়ে করবো, তাহলে দেখা দেখি আমার আরও দিনী ভাইরা তারা সহযোগিতা করবে, সেজন্য দেখিয়ে দান করতে হবে। কিন্তু যেখানে ফকির মিসকিনকে দিচ্ছেন, লোকজনের সমাগমে দিবেন না, লুকিয়ে তার বাড়িতে দিয়ে আসেন। অইন তু ফুহ তু তু হাল ফোকারা, আল্লাহ সূরা বাকারাতে শিখিয়ে দিয়েছেন, যদি ফকির গরিবকে দিতে হয় তো লাঞ্ছিত অপদস্থ করবে না, মানুষের সামনে দিলে আর তাকে অপমান করলে না, লুকিয়ে দিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা এই ভালো কাজগুলি করবে তারা এমন ব্যবসার আশাবাদী যেটা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তাতে কোনো লোকসান নেই, এটি হচ্ছে আসল ব্যবসা আল্লাহ পাকের সাথে। লিও আফিয়াহম ওজুরহম, যাতে করে আল্লাহ তাদেরকে পূর্ণ মাত্রায় বদলা দেন, ওয়াইয়াজিদ আহমিন ফজলে, তার অনুগ্রহ আরও অধিক দেন, ইন্নাহু গাফুরুন শাকুর, তিনি মহান মার্জনাকারী এবং বড়ই মূল্যায়নকারী। শাকুর মানে যিনি মর্যাদা দান করেন বান্দার আমলের, আল্লাহর নাম শাকুরের এই অর্থ। ওয়াল্লাযী আওহায়না ইলাইক মিনাল কিতাব হুয়াল হক, আল্লাহ বলছেন হে নবী তোমাকে যে ওহী করেছি কিতাব থেকে সেটা হচ্ছে চিরসত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এর পূর্বে যেসব কিতাবাদি এসেছিল তার সত্যায়নকারী আল কোরআন, যেগুলি মৌলিক বিষয় ভালো জিনিসগুলি তাওরাত ইনজিলে ছিল সেগুলির সত্যায়ন করেছে কোরআনে, সেগুলি রাখা হয়েছে। ইন্নাল্লাহ বিইবাদিহি খাবিরুন বাসীর, নিশ্চয় আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন, সব কিছু দেখেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আল কিতাব কোরআনের ওয়ারিস বানিয়েছি, উত্তরাধিকারী বানিয়েছি ওই সব লোকদেরকে যাদেরকে আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি। তারা তিন ভাগে বিভক্ত, আল্লাহ পাক মুসলিম জাতিকে, বিশ্বাসীদেরকে, মুমিনদেরকে তিন ভাগে ভাগ করেছেন, আর তিন দলে জান্নাতে যাবে যদি সত্যিকার অর্থে ইসলামের হেফাজত করে থাকে। ফামিনহুম জালিমুন লিনাফসি, তাদের একদল হচ্ছে যারা নিজেদের উপর কিছু জুলুম করেছে, কিছু গুনাহ লিপ্ত হয়েছে, কিন্তু তাওহীদ ঠিক আছে, শিরক মুক্ত, কুফরি করেনি, ইসলাম ভঙ্গ করেনি। অমিনহুম মুক্তাসিদ, আর তাদের একদল মধ্যমপন্থী, ফরজ ওয়াজিব আদায় করেছে আর হারাম নাজাজ থেকে বেঁচে থেকেছে, মধ্যমপন্থী। অমিনহুম সাবেকুন বিল খায়রাত, আর তাদের একদল হচ্ছে কল্যাণের কাজে অগ্রণী, ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম নাজাজ থেকে বেঁচে থেকেছে, মাকরু অপছন্দনীয় থেকে বেঁচে থেকেছে, সুন্নাত মুস্তাহাব করেছে, তাহাজ্জুদ গুজার হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে, হ্যাঁ এরা। আর যারা জালেম লেনাফসেহি, তারা ফরজ ওয়াজিব আদায় করলে কিছু ঘাটতি করেছে, বেশ কিছু ওয়াজেবাতে জরুরি দায়িত্ব তাতে ঘাটতি করেছে, হারাম নাজাজ কাজ করেছে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছে কিন্তু হারাম খেয়েছে, কিছু হারাম উপার্জন করেছে, হারাম দেখেছে, হারাম কথা শুনেছে, গান বাজনা শুনেছে, হারাম ব্যবসা বাণিজ্য করেছে, এটা জালেম লিনাফসি, জালিকা হুয়াল ফাদলুল কাবির, এটাই হচ্ছে আল্লাহ পাকের মহা অনুগ্রহ। যেই উম্মতকে আল্লাহ বাছাই করেছেন আর আল কোরআনের ওয়ারেস বানিয়েছেন, কমপক্ষে তিন শ্রেণীর হইতে হবে। আর যারা শিরকে লিপ্ত, বড় শিরকে, তারা ইমানকে শেষ করলো। যারা কুফুরিতে লিপ্ত, জন্মসূত্রে মুসলিম, পরকাল সম্পর্কে কোনোদিন চিন্তাশীল নাই, তারা এই তিন দলের কোনো একটি দলেও সামিল না। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবি ওয়া লুলুয়া, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ এবং মণিমুক্তার কঙ্কন দিয়ে। পুরুষদের জন্য জান্নাতে স্বর্ণ আর মণিমুক্তার কঙ্কন থাকবে, দুনিয়াতে স্বর্ণ এবং চাঁদি পুরুষদের জন্য হারাম করা হয়েছে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, আর তাদের পোশাক হবে রেশমের। ওয়াকালুল হামদুলিল্লাজি আযহাবা আন্নাল হাজান, আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে সেদিন জান্নাতীরা জান্নাতে গিয়ে, বলবে সমস্ত প্রশংসা আল্লাহ পাকে যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন, দুনিয়াতে অনেক কষ্ট করেছি, ভুলে গেছি, দূর করে দিয়েছেন আল্লাহ পাক। ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয় আমাদের প্রতিপালক তিনি মহান মার্জনাকারী এবং শাকুর, তিনি মর্যাদা দানকারী মানুষের কর্মের আমলের। আল্লাজি আহাল্লানা দার আল মোকামাতে মিন ফাদলে, যিনি আমাদেরকে স্থান দান করেছেন তার অনুগ্রহে সম্মানিত দার আল মোকামা, স্থায়ী বাসস্থলে আমাদেরকে আল্লাহ পাক অবস্থান দান করেছেন। লায়ামাসুনা ফিহা নাসাব, এখানে আমাদের কোনো কষ্ট স্পর্শ করে না। ওয়ালায়ামাসুনা ফিহা লুগুব, আর এখানে আমাদের কোনো ক্লান্তিও আসে না। ওয়াল্লাযিনা কাফারু লাহুম নারু জাহান্নাম, পক্ষান্তরে যারা কাফের হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে মুশরিক হয়ে, তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, এমন কোনো আল্লাহ পাকের ফয়সালা হবে না যে তাদের মত আসবে, কোনো মত হবে না, মৃত্যুকে আল্লাহ পাক জবাই করে দিবেন এক পশুর আকার দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাবিহা, আর তাদের জাহান্নামের আযাব হালকাও করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, প্রত্যেক অবাধ্য কাফেরকে আর অকৃতজ্ঞকে এই রকমই আমি বদলা দেব। ওহম ইয়াস্তারি খুন আফিহা, আর জাহান্নামে এরা চিৎকার করবে, সোরাখ থেকে ইয়াস্তারি খুন, তারা চিৎকার করবে জাহান্নামে, রব্বানা, আর বলবে আখরেজনা, আল্লাহ আমাদেরকে বের করে নাও। এত স্পষ্ট প্রমাণ করে যে জাহান্নামে জ্বলবে তখনও আকাঙ্ক্ষা করবে আল্লাহর কাছে, আল্লাহ একবার বের করো, একবার বের করো। আর হাসরের মাঠেও করবে, অন্য আয়াত প্রমাণ করে, আর মওতের সময় করবে। এই তিন স্তরেই দুনিয়ায় ফিরে আসতে চাইবে, সংশোধন করতে চাইবে অবাধ্য কাফের মুশরিকরা। আখরেজনা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। না আমাল সোয়ালেহান গাইরাল্লাযি কুন্না নামাল, যা আমরা পাপ করতাম ওগুলো ছেড়ে দিয়ে আমরা ভালো কাজ করব। আল্লাহ তখন বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিন মিন নাসীর, তোমাদেরকে কি এমন আয়ু দিনি যাতে যারা উপদেশ নেওয়ার তারা উপদেশ নিতে পারতো, 50 বছর, 60 বছর, 100 বছর, যথেষ্ট সময় দিয়েছে। আল্লাহ যদি 10-20 বছরও সময় দিয়ে থাকেন যথেষ্ট চিন্তা করার জন্য, তোমাদেরকে বয়স দিয়েছিলাম, ওয়া জাআকুমুন নাযীর, এমনকি তোমাদের কাছে সতর্ককারী এসেছিল, সতর্ককারী নবী এসেছিলেন, নবীর পরে নবীর ওয়ারেসিন আলেমে দীন দাইরা এসেছিল, ওয়াইজ এসেছিল, বুঝিয়েছিল, বাপ মা বলেছিল সংশোধন করতে, ফাযুকু ফামা লিয-যালিমিন মিন নাসীর, সুতরাং তোমরা আসাদন করো শাস্তি, জালেমদের কোনো সাহায্যকারী নেই। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের গঠন, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়, ঈমানকে শুদ্ধ করার জন্য, তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাইহিসসালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন, ঈমান আমার যেমন তারাই মেনে নিয়েছিল, কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কি না, হুকুম মানো। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, প্রতি বুধবার রাত 8টায় আপন সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। He faces. He listens. My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dial korun Dr. Zakir ke. প্রতি শনিবার রাত 7:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। শাইখ আখতার মাদানী, আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহীনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আবার আল্লাহ ফাক রব্বুল আলামিন সূরা ফাতিরের আয়াত নম্বর 38 ইরশাদ করছেন, ইন্নাল্লাহ আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ পাক আসমানসমূহ এবং জমিনের অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী। একমাত্র আকাশ আর জমিনের গায়ব অদৃশ্য সম্পর্কে যিনি জানেন তিনি এক আল্লাহ, ওয়াহদাহু লা শারিক, তার কোনো শরিক নেই। না কোনো নবী, না রসুল, না ওলি, না বুজুর্গ, না ফেরিস্তা, সব গায়েব জানে, জানিয়ে দেওয়া হয়েছে। ইন্নাহু আলিম বেজাতি সদুর, নিশ্চয় আল্লাহ পাক এমনকি মানুষের বক্ষের কথাও জানেন, অন্তর্জামী তিনি। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। এক জাতি যায় আর এক জাতি নেতৃত্বে আসে, বাপ চাচারা মরে গেছে, ছেলেরা বড় হলো, এরাই মুরব্বী হলো, দাদারা চলে গেছে, বাপদের যুগ এসছে, বাপেরা চলে গেছে, এখন আপনাদের যুগ এসছে, আপনারা চলে যাবেন, আপনার ছোট যারা আসছে, খালাইফ, এক দলের পর আরেক দল আসতেই থাকবে। আল্লাহ পাক পৃথিবীতে এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। ফামান কাফারা ফালাইহি কুফরুহু, সুতরাং যেই ব্যক্তি পৃথিবীতে কুফরি করবে এই কুফরির পরিণাম তাকেই ভোগ করতে হবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব ইল্লা মাক্তাহ, কাফেরদের কুফরি তাদের প্রতিপালকের নিকট আরও আল্লাহ পাকের ক্রোধকে বৃদ্ধি করবে। যত কুফরি করছে, যত দিন যাচ্ছে, আল্লাহ পাকের ক্রোধ গজব আরও বাড়ছে তাদের উপর, অবাধ্যদের উপর। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, আর কাফেরদের কুফরি তাদের ক্ষতিকেই বৃদ্ধি করবে। যত সময় যাচ্ছে গুনাহর ব্যালেন্স বাড়তেই আছে, বাড়তেই আছে, আর আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুল আরায়তুম শুরাকা আকুমুল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ পাক বলছেন হে নবী তুমি বলে দাও তাদেরকে, আচ্ছা বলো তো শুরাকা আকুম তোমাদের এই শরীকগুলি সম্পর্কে, উপাস্য সম্পর্কে, আল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা আহ্বান করে থাকো আল্লাহকে বাদ দিয়ে। আরুনি মাযা খালাকু মিনাল আরদ, এরা পৃথিবীতে কোন বস্তুটা সৃষ্টি করেছে দেখাও তো একটা, যে গরুটা অমুক ওলি সৃষ্টি করেছে, হ্যাঁ, আর কচ্ছপটা অমুক পীর সাহেব সৃষ্টি করেছে দেখাও তো দেখি, অমুক জিনে এটা সৃষ্টি করেছে দেখাও তো দেখি। আল্লাহ পাক বলছেন আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি আকাশসমূহে তাদের কোনো পার্টনারশিপ আছে, অংশীদারি আছে, আম আতাইনাহুম কিতাবান, নাকি তাদেরকে কোনো এমন গ্রন্থ দিয়েছি যাতে এই শিরকের শিক্ষা আছে, ফাহুম আলা বাইয়িনাতিন মিনহু, সুতরাং তারা স্পষ্ট দলিল প্রমাণের ওপর তারা প্রতিষ্ঠিত আছে, এমনও নয়। বল ইন ইয়াইদু যালিমুনা বাযুহুম বাযান ইল্লা গুরুরা, বরং জালেমরা পরস্পরকে প্রতারণারই ওয়াদা প্রতিশ্রুতি করে থাকে, একজন পাপে আরেকজনকে পাপেরই কথা বলে থাকে, ভালো কথা বলার আর শিখাবার তৌফিক হয় না। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, আল্লাহ পাক রাব্বুল আকাশসমূহ আর পৃথিবীকে ধারণ করে রয়েছেন যাতে করে তা নড়ে না যায়, ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে রেখেছেন, ধারণ করে আছেন, আর গৌস কুতুব আবদাল তারা পৃথিবীকে ধরে আছে, না হয় আল্লাহর গজব পৃথিবী ধ্বংস হয়ে যেত। অমুক দেশে বালা মুসিবত আসতে যাচ্ছে, সুতরাং কুতুব সাহেব যাচ্ছেন রক্ষা করতে, অমুক জায়গায় গান বাজনা হচ্ছিল সেই জন্য আল্লাহ পাক উল্টে পাল্টিয়ে দিবেন, এরা ধরে রাখবে, এ কথা পীরদের কিতাব আছে, কোনো কাল্পনিক কথা বলছি না। আমি যেসব কথাই বলি মানে কাল্পনিক কোনো আমি দৃষ্টান্ত উপমা পেশ করি না, আল্লাহ একমাত্র ধরে থাকেন। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালাইন জালা তাইন আমসা কাহমা মিন আহাদিন মিম বাদিহি, আল্লাহ বলছেন যে যদি আসমান জমিন আপন স্থান থেকে নড়ে যায়, আল্লাহ ধ্বংস করে দিতে চান, তাহলে ইন আমসাকাহমা মিন আহাদিন মিন বাদি, তারপরে তার ছাড়া আর কে ধরে রাখতে পারে? কেউ ধরে রাখতে পারে না। ইন্নাহু কানা হালিমান গাফুরা, তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল, ওই জন্য এত পাপ হচ্ছে আল্লাহর জমিনে, তারপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ধ্বংস করেন না পৃথিবীকে আসমানকে। আল্লাহ পাক অতি মার্জনাকারী, যারা ভুলে ক্ষমা চাই ক্ষমা করেন, আর অবাধ্য হয়ে থেকে যায় তারপরে আল্লাহ পাক ধৈর্যশীল ধৈর্য ধারণ করেন। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এ কাফের মুশরিকরা অকাট্য শপথ করে থাকে। আরব মুশরিকরা, মক্কার মুশরিকরা যখন অন্য জাতির সাথে লড়াই দ্বন্দ্ব হইতো, তখন একে অপরকে ধমক দিত, থামো থামো, শেষ নবী আসবে, আমরা শুনেছি ভবিষ্যৎবাণী, আসলে তোমাদেরকে দেখব। ইহুদিরা, তাদের কিতাবে যেহেতু এই জ্ঞান ছিল, ইহুদিরা বলতো অন্য মুশরিকদেরকে ধমক দিয়ে, জানো শেষ নবী আসবে, শেষ নবী আসলে সবগুলিকে তোমাদেরকে দমন করব তার নেতৃত্বে। যখন নবী আসলেন, কিন্তু ইসরায়েল গোত্রে হলেন না, ইসহাক আলাইহিস সালামের গোত্রে না, ইসমাইল গোত্রে আসলেন, হিংসা করে অস্বীকার করলেন। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, সে কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, লাইন জাআহুম নাযীরুন লায়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম, যদি তাদের কাছে কোনো সতর্ককারী নবী আসে, তাহলে অবশ্যই তারা সমস্ত জাতির চাইতে বেশি হিদায়ত প্রাপ্ত হয়ে যাবে, আমরা সঠিক পথ নেব। ফালাম্মা জাআহুম নাযীরুন, কিন্তু তাদের কাছে যখন সতর্ককারী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মা জাআদাহুম ইল্লা নুফুরা, তখন তাদের ঘৃণাই বৃদ্ধি পেল, পলায়ন বৃদ্ধি পেল, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি, কেন এরা পালালো আল্লাহ রসুলের কাছ থেকে, কেন ওই কোরআনকে বিশ্বাস করলো না, এই জন্য যে তারা পৃথিবীতে অহংকার প্রকাশ করেছে, অহংকার বশত, ওয়া মাকরাস সাইয়্যি, এবং খারাপ চক্রান্তে লিপ্ত হয়েছে। মানুষ যখন খারাপ চক্রান্তে লিপ্ত হয়ে যায়, সাথী সঙ্গী খারাপ হয়ে যায়, তখন ওই মহল ছেড়ে মুক্ত হয়ে আসাটা কঠিন হয়ে পড়ে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বি আহলিহি, আল্লাহ পাকের নীতিমালা একটি বলছেন যে খারাপ চক্রান্ত চক্রান্তকারীদেরকেই ঘিরে ফেলে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তাহলে কি তারা প্রাচীন যুগের লোকদের যে নীতিমালা ছিল সেটাই তারা চায়, তারই অপেক্ষায় রয়েছে? মানে আগের যুগের লোকেরা অবাধ্যই ছিল, আদ সামুদ অন্যান্য জাতিরা, আর তাদেরকে ধ্বংস করেছিলাম, সেই রকমই তারা চাই নাকি? শুনে রাখো, ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, কখন আল্লাহ পাকের নীতিমালায় রদ বদল পাবে না। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহউইলা, আর আল্লাহ পাকের নীতিমালায় কখনো ব্যতিক্রম পাবে না। তোমরা তারই যদি প্রতীক্ষায় থাকো, তাহলে ঠিক আছে, কুফরি করো, পাপ করো, নবীকে অমান্য করো, আর নবীর সাথে দুর্ব্যবহার করো, আর প্রতীক্ষায় থাকো আজাবের শাস্তির। আওয়ালাম ইয়াসুরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের জাতিগুলির দশা কি হয়েছিল? ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, অথচ এই আরব মুশরিকদের চাইতে আগের জাতিরা বেশি শক্তিশালী ছিল। ওয়া কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশ সমূহে আর পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, কোনো কিছু নেই যা আল্লাহকে হারিয়ে দিতে পারে। আল্লাহ কিছু করতে চান আর ওরা করতে দিচ্ছে না। যেমন দুনিয়ার নেতাদের ক্ষেত্রে এটা হয়, ক্ষমতায় যে সরকার আছে, এই সরকার কিছু পরিকল্পনা নিয়েছে করব, আর বিরোধী দল করতে দিতে চায় না, হচ্ছে না হচ্ছে না। একই দেশে হচ্ছে, আবার এক দেশ করতে চায় আর এক দেশ করতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করছে। রাব্বুল আলামিনের ক্ষেত্রে কোনো শক্তি নেই যে আল্লাহর কথায় কাজে ইচ্ছায় বাধা সৃষ্টি করবে, আল্লাহকে হারিয়ে দেবে। ইন্নাহু কানা আলিমান কাদিরা, কারণ আল্লাহ পাক সব কিছুই জানেন আর সর্বশক্তিমান তিনি। ওয়ালা ইউয়াখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যোহরিহা মিন দাব্বা, মানুষ পাপে লিপ্ত হবে, আল্লাহ পাক প্রত্যেকটি পাপ গুনার ক্ষেত্রে যদি ধরে নিতেন, পৃথিবীতে কিছুই রাখতেন না আল্লাহ পাক। আল্লাহ বহুবার মাফ করেন মানুষকে, আর বহু মানুষকে আল্লাহ মাফ করেন, অধিকাংশ লোককেই আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছেন, যার ফলে পৃথিবী আছে, আর না হলে পৃথিবী কখন ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ ইউয়াখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু, মানুষের কৃত কার্যের কারণে, অর্থাৎ পাপের কাজের কারণে, অন্যায় পাপের কারণে যদি মানব জাতিকে আল্লাহ পকড়াও করতেন, ধরতেন, মা তারাকা আলা যোহরিহা মিন দাব্বা, তাহলে এই ভূপৃষ্ঠে একটি প্রাণীকে আল্লাহ রাখতেন না, কোনো কীট পতঙ্গ পশু পাখি থাকতো না। আল্লাহর আজাব আসত, আল্লাহর একটা আজাব শুধু নেন, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি। যদি বেশ কিছুদিন বৃষ্টি না হয়, তাহলে ফসল জন্মাবে না, মানুষ শুধু মরবে, পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সব মরে সাফ হয়ে যাবে, শূন্য জমিন থেকে একটা ঘাসপাত পর্যন্ত থাকবে না, তাই না? আল্লাহ তাই বলেছেন এখানে। তাহলে আল্লাহ পাকের এছাড়া তো বহু রকমের আজাব আছে। আল্লাহ যদি সমুদ্রকে শুধু বলে দেন যে সমুদ্র, বলা হচ্ছে যে পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল আর এক ভাগ হচ্ছে স্থল, আল্লাহ যদি শুধু সমুদ্রকে বলে হে ভারত মহাসাগর, হে আটলান্টিক, হে প্রশান্ত, ডুবিয়ে দাও বাকি অংশটুকু, মা তারা কালা জাহারে হামিন দাব, একটি প্রাণীও থাকবে না, থাকবে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ পাকের বহু এইরকম আজাব রয়েছে যা আল্লাহ ইচ্ছা করলে করতেন, কিন্তু আল্লাহ পাক দয়াময়, তিনি দয়া করেন, অবাধ্যকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালি মুসাম্মা, তবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে থাকেন নির্ধারিত সময় পর্যন্ত। দুনিয়াতে যতটা সময় আছে ততটা সময় দেন, দুনিয়া ধ্বংস হয়ে আখেরাত হওয়ার যতটা সময় আছে ততদিন আল্লাহ ছাড় দিয়েছেন। ফাইদা যা আজালহুম, যখন তাদের সময় চলে আসে নির্ধারিত, ফাইন্নাল্লাহ, তখন আর তাতে আগে আর পরে হয় না। ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে, আল্লাহর সমস্ত সৃষ্টি তার বান্দা, বাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন। আর মানুষ আল্লাহ পাক কোনো কোনো আয়াতে সমস্ত মানুষকে বান্দা বলেছেন, সমস্ত সৃষ্টিকে বান্দা বলেছেন, সমস্ত মানুষ বান্দা, আল্লাহ পাকের সৃষ্টি হিসাবে বান্দা, আল্লাহ পাকের সৃষ্টিগত যে নীতিমালা আছে ওই নীতিমালা মোতাবেক চলাফেরা করে, এই দিক দিয়ে তারা বান্দা। আর এক হচ্ছে বিশেষ অর্থে, খাস অর্থে বান্দা বলা, যেটা হচ্ছে আল্লাহ পাকে যারা অনুগত, আল্লাহ পাকের বিধান মেনে চলে তারা বান্দা। আল্লাহ পাক মুমিনদেরকে ওই ক্ষেত্রে বান্দা বলে সম্বোধন করেছেন, কাফের মুশরিক পাপিষ্ট তারাও আল্লাহ পাকের বান্দা সৃষ্টিগত নীতিমালা মেনে চলার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ পাকের শরীয়তের বিধান মানার ক্ষেত্রে আল্লাহ পাকে তারা বান্দা নয়, যেন তারা আম বান্দা, ব্যাপক অর্থে বান্দা, খাস অর্থে তারা আল্লাহ পাকের বান্দা নয়। আমাদের সূরা ফাতির তাফসির শেষ হলো, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমার প্রশ্ন, ফকির এবং মিসকিন এর মানে বিবরণটা একটু, পার্থক্য, হ্যাঁ পার্থক্যটা কি? ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ফকির এবং মিসকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেন ফকির মিসকিন পাশাপাশি বেশ কিছু আয়াত উল্লেখ করেছেন, আর কখনো কখনো কোনো জায়গায় ফকির কোনো জায়গায় মিসকিন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারায় ওয়াল মাসাকিন, এর ব্যাখ্যা সম্পর্কে সবচাইতে বেশি ঠিক হচ্ছে যে ফকির মিসকিন চাইতে বেশি দরিদ্র, দুটোর মানে হচ্ছে দরিদ্র অভাবী, কিন্তু ফকির যেই ব্যক্তির প্রয়োজনের কিছুই নেই হয়তো, অথবা থাকলেও সামান্য আছে, আর মিসকিন ওই ব্যক্তি যার অর্ধেক বা তার বেশি আছে, প্রয়োজন যতটা অর্ধেক বা তার বেশি আছে কিন্তু সম্পূর্ণ নেই। একজনের বাড়িতে তিনবার খাবার লাগবে, দুইবার আছে কিন্তু একবার শুধু রাত্রের খাবার নেই বা সকালে নাস্তার ব্যবস্থা নেই, সে মিসকিন। খাবার ব্যবস্থা ফুল আছে কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেই, মিসকিন। কাপড়ের ব্যবস্থা নেই, সে মিসকিন, কিন্তু ফকির নয় সে। ফকির ওই ব্যক্তি যার হয়তো সকালে নাস্তায় শুধু আছে আর নেই কিছু নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, বাড়িঘরও নেই। মিসকিনটা ফকির চাইতে বেশি একটু সচ্ছল। সময় শেষ হয়েছে, এখান থেকে আমরা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের মেহনত কবুল করেন, যা বললাম তার যেন উত্তম প্রতিদান আমাদের দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور في قلبي اقرأ باسم ربك الذي خلق আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাযিল করা, এটি প্রজ্ঞাপন্য কিতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হন। এটি মহাকল্যাণময় ও নিরাম, বহুদিক থেকে হেদায়ত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত 11:30 আর পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, শত্রুকে জয় করুন। ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 34।